আমরা মুসলমান সৈনিক ভাই খোদার দিনে রাজ বিজয় চাই। আমরা মুসলমান সৈনিক ভাই খোদার দিনে রাজ বিজয় চাই। আমরা মুসলমান সৈনিক ভাই খোদার দিনে রাজ বিজয় চাই। শক্তি সাহস বুদ্ধি দিয়ে বাতিল শক্তি রুখতে চাই। আমরা মুসলমান সৈনিক ভাই খোদার দিনে রাজ বিজয় চাই। আমরা মুসলমান সৈনিক ভাই খোদার দিনে রাজ বিজয় চাই। তকবীর ধ্বনি দিয়ে সামনে চল, ওদের গলায় লাগাও শিকল, বুকে নিয়ে ইমানি বল, ওদের শিরে মারো ছোব। তকবীর ধ্বনি দিয়ে সামনে চল, ওদের গলায় লাগাও শিকল, বুকে নিয়ে ইমানি বল, ওদের শিরে মারো ছোব। রক্ত দিয়ে জীবন দিয়ে খোদার বিধান কায়েম চাই। আমরা মুসলমান সৈনিক ভাই খোদার দিনে রাজ বিজয় চাই। আমরা মুসলমান সৈনিক ভাই খোদার দিনে রাজ বিজয় চাই। শক্তি সাহস বুদ্ধি দিয়ে বাতিল শক্তি রুখতে চাই। আমরা মুসলমান সৈনিক ভাই খোদার দিনে রাজ বিজয় চাই। আমরা মুসলমান সৈনিক ভাই খোদার দিনে রাজ বিজয় চাই। করছে তোমাদের ইন্তেজার এই কুল জাহানের শাসন ভার, তাই সব গোলামির বাঁধন ছিড়ো, তন্ত্র ছেড়ে অস্ত্র ধরো। করছে তোমাদের ইন্তেজার এই কুল জাহানের শাসন ভার, তাই সব গোলামির বাঁধন ছিড়ো, তন্ত্র ছেড়ে অস্ত্র ধরো। খোদার বিধান কায়েম করতে উদারতা নয় তলোয়ার চাই। আমরা মুসলমান সৈনিক ভাই খোদার দিনে রাজ বিজয় চাই। আমরা মুসলমান সৈনিক ভাই খোদার দিনে রাজ বিজয় চাই। শক্তি সাহস বুদ্ধি দিয়ে বাতিল শক্তি রুখতে চাই। আমরা মুসলমান সৈনিক ভাই খোদার দিনে রাজ বিজয় চাই। আমরা মুসলমান সৈনিক ভাই খোদার দিনে রাজ বিজয় চাই। মিছিল মিটিং আর বক্তৃতা দিয়ে তাগুত শক্তি পারবে না ঠেকাতে, শাহাদাতের তাই শপথ নিয়ে চলো না যাই রণাঙ্গনে। মিছিল মিটিং আর বক্তৃতা দিয়ে তাগুত শক্তি পারবে না ঠেকাতে, শাহাদাতের তাই শপথ নিয়ে চলো না যাই রণাঙ্গনে। ইসলামী হুকুমত প্রতিষ্ঠাতে হরতাল নয় আর জিহাদ চাই। আমরা মুসলমান সৈনিক ভাই খোদার দিনে রাজ বিজয় চাই। আমরা মুসলমান সৈনিক ভাই খোদার দিনে রাজ বিজয় চাই। শক্তি সাহস বুদ্ধি দিয়ে বাতিল শক্তি রুখতে চাই। আমরা মুসলমান সৈনিক ভাই খোদার দিনে রাজ বিজয় চাই। আমরা মুসলমান সৈনিক ভাই খোদার দিনে রাজ বিজয় চাই। আমরা মুসলমান সৈনিক ভাই খোদার দিনে রাজ বিজয় চাই।